الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما درود إبراهيم قربه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক আজকে এখন পর্যন্ত জীবিত রাখার পর সুস্থ রেখে তার মহান হুকুম ইশার নামাজের পর কোরআনে করিমের সংস্পর্শে কোরআনে করিমের মাধ্যমে কিছু সময় তার ঘর মসজিদে বসে কাটাবার তৌফিক দিয়েছে কোরআনের করিম কোরআনের সংস্পর্শ যতই শক্ত দিন যতই শক্ত মানুষ হোক না কেন কিন্তু সে যদি কোরআনের সংস্পর্শে সত্যিকারে আগ্রহ নিয়ে আসে অবশ্যই তার মধ্যে কিছু না কিছু প্রভাব কিছু না কিছু তাসির কিছু না কিছু ক্রিয়া করতেই থাকবে কোরআন এমন একটা জিনিস হাদিস শরীফে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না হাদিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল না কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা জিলাউহা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের অন্তরে জং ধরে মানুষের অন্তরে মরিচা ধরে যেমন লোহায় পানি লাগলে জং ধরে আর অন্তরে জং ধরলে অন্তরটা শক্ত হয়ে যায় আল্লাহর হুকুম মানতে চায় না, কোন ধরনের কোন নমনীয়তা তার মধ্যে আসে না, নম্রতা ভদ্রতা তার মধ্যে আসে না, উগ্র ভাব থাকে তার মধ্যে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল, এই অন্তরের জং দূর করার উপায় কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা আর বেশি বেশি কোরআনে করিম তেলাওয়াত করা। কোরআনে করিমের সংস্পর্শে আসলে শক্ত দিল নরম হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক উদাহরণ আছে, এমন উদাহরণ যে শক্ত দিল ইসলামের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে শক্ত ছিল, কঠোর ছিল, কিন্তু কোরআনের সংস্পর্শে এসে দিল এমন ভাবে গলে গেছে যে পরে ইসলামের বিপক্ষের মানুষটা ইসলামের পক্ষে হয়ে গেছে। এখনো পর্যন্ত অনেক মানুষ দেখা যাবে যে কোরআনের সংস্পর্শে আসার আগে একটা জীবন ছিল, কোরআনের সংস্পর্শে আসার পরে তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা ক্রিয়া দিয়ে রাখছে। আল্লাহ তাআলা সেই কোরআনের সংস্পর্শে কিছু সময় আমাদেরকে কাটাবার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার 26 এবং 27 নম্বর আয়াত। আয়াত দুটির তর্জমা হলো, আল্লাহ তাআলা চান যে তোমাদের জন্য আল্লাহ তাআলা বিধিবিধানগুলো স্পষ্ট করে দিবেন এবং তোমাদেরকে তোমাদের অতীত জাতির নীতি বিধি বিধানগুলো তোমাদেরকে জানিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করতে চান। আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং আল্লাহ তাআলা বড় প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা চান যাতে আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করতে পারে, কিন্তু যারা তাদের কুপ্রবৃত্তির মনের চাহিদার অনুসরণ করে, এরা চায় যাতে তোমরা পথভ্রষ্ট হয়ে যাও, বিপদগামী হয়ে যাও। আয়াত দুটি আলোচনা পূর্বের সাথে সম্পর্কিত। সূরাতুন নিসার তৃতীয় রুকু থেকে আমাদের আলোচনা শুরু হয়েছিল দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন সম্পর্কে। গত কয়েক মজলিসের আলোচনা গিয়েছিল যে কোন কোন নারী বিবাহের জন্য হারাম, কোন কোন নারী বিবাহের জন্য হালাল। এই সমস্ত বিধান দেওয়ার পর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা এই বিধানগুলো তোমাদেরকে জানিয়ে দিয়েছেন যাতে আল্লাহ তাআলা তোমাদের অতীতে যে গুনাহ হয়েছে সেই গুনাহগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করতে পারেন। কারণ আল্লাহ তাআলা চান যে তোমরা তওবা করবে, আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবেন। কিন্তু যারা আহলে কিতাবদের মধ্য থেকে, অতীত জাতির মধ্য থেকে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে, এরা চায় যাতে তোমরা পথভ্রষ্ট হয়ে যাও। কারণ হলো বৈবাহিক জীবনের বা দাম্পত্য জীবনের বিবাহ সংক্রান্ত যে বিধানগুলো, সে বিধানগুলো আদম আলাইহি সালাতু ওয়া সালাম থেকে নিয়ে এখনো পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত, এমনকি জান্নাত জাহান্নাম পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে বিবাহের বিধানটা। এই বিবাহের বিধানের ব্যাপারে ইসলাম আসার আগে জাহেলি যুগে কিছু অতিরঞ্জিত, কিছু ভুল, কিছু গোমরাহী এমন ভাবে ছড়াই গিয়েছিল যে গোমরাহীগুলো ইহুদিরা এবং খ্রিস্টানরা, অগ্নি পূজারীরা এগুলোকে তাদের মনের চাহিদা মোতাবেক বানিয়ে আসমানি কিতাবের হুকুমগুলোকে লঙ্ঘন করে ইচ্ছা মতো শরিয়াতকে বানানোর চেষ্টা করতেছিল। একমাত্র আব্দুল্লাহ ইবনে সালাম, কাব ইবনে আহবাব, এই দুই সাহাবী ব্যতীত যারা অতীত ধর্ম পেয়েছে তাদের অধিকাংশই তাদের মনের চাহিদার মতো চলে বিবাহের ব্যাপারে তারা গোমরাহের মধ্যে ছিল। উদাহরণ দিলে বুঝে আসবে। ইসলামের শুরুতে হাবিল আর কাবিল, হাবিল আদম আলাইহি সালাতু ওয়াসালামের সন্তান, কাবিল আদম আলাইহি সালাতু ওয়াসালামের সন্তান। কাবিল হলো বড়, কাবিলের সাথে যে বোনটা জন্ম নিয়েছিল তার নাম ছিল আকলিমা। দুই বছর পরে জন্ম হয় হাবিলের, হাবিলের সাথে যে বোনটা জন্ম নিয়েছিল তার নাম ছিল লাবুদা। ইসলামের বিধান তখনও যেমন ছিল এখনো বিধান যে জন্মগতভাবে যে নারীকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন ওই নারীকে মনের ইচ্ছা করলেও কেউ বিবাহ করতে পারবে না। এখনো যেমন আমাদের জন্য আল্লাহ তাআলা যে নারীকে হারাম করে দিয়েছেন ওই নারী আমাদেরকে যতই মনে চাক না কেন, আমাদের মনে সেই নারী বিবাহ করার অনুমতি নাই। ইসলামের শুরুতে এই হুকুম ছিল। তবে সে সময় অন্য কোনো নারী না থাকার কারণে এক জোড়ার নারী মেয়ে আর এক জোড়া ছেলের সাথে বিবাহের বিধান ছিল। আদম আলাইহিস সালামের পরবর্তী বংশধরদের সময় এই বিধান রহিত হয়ে গেল, না এক মায়ের সন্তান বিবাহ হবে না, অন্য মায়ের সন্তান লাগবে। তখন অন্য সন্তান না থাকার কারণে হাওয়া আলাইহিস সালামের উদরে এক জোড়ার সন্তান আর এক জোড়ার সন্তানের সাথে বিবাহের হুকুম দিয়েছিল। এই হুকুম আল্লাহ তাআলার বিধান, এটা মানুষ মনে চাহিদা চাইলেও সেটাকে পরিবর্তন করতে পারবে না। কিন্তু কাবিল তার সাথে আকলিমা নাম্নি মেয়ে বোনকে বিবাহ করার জন্য চেষ্টা করল। চেষ্টা করতে যে বাধা হল হাবিল। নিয়ম অনুপাতে হাবিল বিবাহ করবে আকলিমাকে, আর কাবিল বিবাহ করবে লাবুদাকে। কিন্তু সুন্দরীর দিক থেকে আকলিমা ছিল বেশি সুন্দরী, লাবুদা ছিল একটু কম সুন্দরী। তা কাবিলের ভাগে যেটা আসতেছে ওটাকে সে না মেনে মনের চাহিদা অনুসরণ করতে যে সে তার সাথেরটাকে বিবাহ করবে, লাবুদা হাবিলের সাথে যেটা আছে এটাকে সে বিবাহ করবে না, সে তার নিজের সাথেরটাকে বিবাহ করবে। হুকুমটাকে লঙ্ঘন করতে চাচ্ছে। হাবিল পাহাড়ের চূড়ায় ঘুমায় আছে, পাহাড়ের চূড়ায় যখন ঘুমায় আছে কাবিল মনে করলো এ একটা সুযোগ, বড় একটা পাথর নিয়ে হাবিলের মাথায় জোরে আঘাত করছে। শয়তান বুদ্ধি দিয়েছিল, আমাদের চিরশত্রু শয়তান, যত অপকর্ম হবে সমস্ত অপকর্মের মূলে কিন্তু শয়তান। যাদের কাছে শয়তান কম থাকে এদের দ্বারা গুনাহ কম হয়, যাদের কাছে শয়তান বেশি থাকে এদের দ্বারা অপকর্ম বেশি হয়। শয়তান এই বুদ্ধি দেওয়ার ফলে কাবিল হাবিলকে পাথর মেরে হত্যা করে। হুকুম লঙ্ঘন শুরু হওয়া শুরু হল। কিন্তু যে বিধান ছিল বিধান আল্লাহর পক্ষ থেকে অকাট্য বিধান। এভাবে আস্তে আস্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন তখনও জাহেলি যুগে এমন লোক পাওয়া গিয়েছিল আপন দুই বোনকে বিবাহ করে রেখেছে। এমনও লোক পাওয়া গেছে একাধিক মেয়েকে চারজনের বেশি স্ত্রী রাখছে, চারজনের বেশি স্ত্রী রাখছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাবি আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা ওই ইহুদিদেরকে বাধা দিতে লাগলো। বললো যে তোমরা যে তাওরাতের অনুসরণ করে সে তাওরাতেই কিন্তু এই অনুমতি নাই, কেন তোমরা এটা করতেছো? তখন তারা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাবে আহবারের এই কথা না মেনে তারা উল্টা করতে লাগলো যে না, আমাদের ধর্মে জায়েজ আছে, আমাদের মনে যেটা চাই আমাদের শরীয়ত এটাকে অনুমোদন দেয়। আল্লামা সানাউল্লাহ পানি পথি রহমতুল্লাহ আলাইহি এই দুই আয়াতের তাফসিরে বলেন যে এই দুই আয়াত থেকে বোঝা যায় যে অতীত ধর্মের যে বিধানটা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন সেই বিধান আমাদের জন্য বলবৎ, অতীত ধর্মের যে বিধানটা আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন সেই বিধান আমাদের জন্য রহিত। মানুষ মনের অনুসরণ করার দ্বারাই ধ্বংস হয়। শরীয়তের হুকুম মানার জন্য সবচেয়ে বড় বাধা হলো মানুষের মনের অনুসরণটা, মন চাই জিন্দেগি যেটা। এই ইহুদি নাসারাদের মধ্যে যারা এই মন চাই জিন্দেগি অনুসরণ করার প্রতি বেশি আগ্রহী ছিল এরাই সাহাবা একরামকে গোমরা করার চেষ্টা করতেছিল। আর আল্লাহ তাআলা আয়াতে দুইটা আয়াতে বলতেছেন যে তোমরা অতীতে গুনাহ করে ফেলেছো, দুই বোনকে একসাথে করেছো, চারটা স্ত্রীর বেশি রেখেছো, অন্য কোনো অবৈধভাবে সম্পর্ক করেছো। আল্লাহ তাআলা চান এই বিধানগুলো জানার পরের থেকে তোমাদের আগের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কারণ ইসলাম ধর্মের নিয়ম হলো একজন মানুষ যখন সত্যিকারে তওবা করে, একজন মানুষ যদি 80 বছরও কুফরি করে, আল্লাহ তাআলা নাফরমানি করে, কিন্তু সে যদি সত্যিকার ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ এক মুহূর্তে মাফ করে দেন। আগের ইহুদি নাসারাদের ধোকায় পড়ে যে সমস্ত সরলমনা লোকেরা এই বৈবাহিক জীবনের ব্যাপারে অনিয়মিত করেছিল, আল্লাহ তাআলা এই দুইটি আয়াতে বলেন যে অতীতের হুকুমগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলেন, তাদের বিধানগুলো তোমাদেরকে জানিয়ে দিলেন যাতে তোমরা তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করতে পারে। আর আল্লাহ তাআলা চান যে তোমাদের তওবা কবুল করবেন, তোমরা আল্লাহর হুকুম মানবে। আর যে ইহুদি নাসারা খ্রিস্টানরা ছিল, এরা যারা মনের চাহিদা অনুপাতে চলে, এরা চায় যাতে তোমরা গোমরা হয়ে যাও। কারণ হলো আসাবি থানবী রহমতুল্লাহ আলাই, আমাদের ভারত উপমহাদেশের বড় একজন বুজুর্গ মানুষ, উনি উদাহরণ দিয়েছেন, মানুষের মনের চাহিদা অনুপাতে যারা চলে, শরীয়তের বিধান মোতাবেক যারা চলে না, তাদের জীবনের কোনো গতি নাই, তাদের জীবনের কোনো একটা জায়গায় যে শেষ নাই, তারা তাদের মনের চাহিদা মোতাবেক কখনো চলে, জীবনে কোনোদিন শান্তি পাবে না। শরীয়তের গণ্ডির ভিতরে আসলে তারা শান্তি পাবে, কেন মন এমন একটা জিনিস, সে এক এক সময় এক একটা চাইবে, তার চাহিদা মোতাবেক দিয়ে শেষ করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা ইসলামকে মনের চাহিদার উপরে রাখছে, যে তোমার মনের চাহিদা যদি ইসলামের অধীনে থাকে সেটা মানবে, আর তোমার মনের চাহিদা যদি ইসলামের অধীনের বাইরে হয় তাহলে মানবে না। আসলে তাহানবী রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন, এই যে ইহুদি নাসারা যে মনের চাহিদা মোতাবেক অনুসরণ করে নিজেরাও গোমরা হয়েছিল এবং জাহেলি যুগের মানুষদেরকেও গোমরা করেছিল। তানবী রহমতুল্লাহ এর উদাহরণ দিয়েছেন, এক বাদশা তার এক মন্ত্রী, মন্ত্রীর বাসা বাদশার রাজদরবারের পাশে, মন্ত্রীর ছোট্ট বাচ্চা আছে ছেলে, সে সারাদিন ধরে কান্নাকাটি করে। বাচ্চা মন্ত্রী ডেকে ডেকে বলে যে তোমার ছেলে দেখি অধিকাংশ সময় কান্নাকাটি করে, ছোট ছেলে কেন কাঁদে? মন্ত্রী বলে যে বাচ্চা মহারাজ, সে এক এক সময় এক একটা জিনিস চায়, তার আবদার শেষ করতে পারি না। মন্ত্রী বলে যে না, তার যত আবদার আছে আমি রাজ দরবার থেকে সব আবদার পুরা করবো, তারপরও তাকে তুমি কান্দি দিতে পারবো না। সুন্দর কথা, বাচ্চার পক্ষ থেকে বলে আর কি থাকায়। বাচ্চার কাছে ছোট বাচ্চাকে নিয়ে আসছে, আনার পথে বাচ্চার দরবারের সামনে ঘোড়া বাঁধা ছিল, ঘোড়া। ছোট বাচ্চা যখন আসছে, 3-4 বছর বয়স, সব কথা বলতে পারে, এখন এই জায়গায় এসে আবদার করে যে আমাকেই ঘোড়া দিতে হবে। বাচ্চা বলে আনে দাও ঘোড়া, দেশে ঘোড়া খেলতেছে ঘোড়া দিয়ে, একটু পরে বলে যে না এই ঘোড়া লাগবে না, ঘোড়া ফেরত দাও, ঘোড়া ফেরত দিয়ে পাঠাই দিচ্ছে। একটু পরে ফেরিওয়ালা আছে ছোট হাড়ি পাতিল নিয়ে, হাড়ি কিনে দিতে হবে দেশে হাড়ি কিনে। এখন 3 নম্বর আবদার হলো ওই ঘোড়া এনে হাড়ির মধ্যে ঢোকাতে হবে। ছোট্ট হাড়ি বড় ঘোড়া, এখন বাদ এই ছোট বাচ্চার আবদার পূরণ করতে পারতেছে না, বাচ্চা তো কান্দতেই আছে। এখন বাচ্চা তো হুকুম দিয়েছে তার সব আবদার পুরা করতে হবে, সে যা চায় তাই তুমি রাজ দরবার থেকে দিয়ে পুরা করবা, তারপরে কিন্তু তারা কি করতে দিবা না, কান্দতে দিবা না। এখন তো বাচ্চা কান্দতেছে, বাচ্চা ডাকতেছে মন্ত্রী, মন্ত্রী কি হলো? মন্ত্রী যায় বলে বাচ্চা মহারাজ, তার 2টা আবদার পুরা করতে পারছি কিন্তু 3টিও আবদার পুরা করতে পারি না, 3টিও কি চাই? তাহলে বলে সে শুরুতে চেয়েছিল ঘোড়া, আপনার ঘোড়া দিয়েছি, কিছু সময় খেলাধুলা পরে ঘোড়া ফেরত দিয়ে দিয়েছে, এরপরে ওই হাড়ি কিনেছি, হাড়ি নিয়ে খেলছি কিছু সময়, এখন সে বলতেছে এই ছোট হাড়ির মধ্যে আপনার বড় ঘোড়াটাকে ঢোকাই দিবে, এটা তো আমি পারি না, মানে এটা কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম থানবী রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিতে যে বলেন, মাওলানা জুলফের তারালে নকশবন্দি ও আনসার উদাহরণ, কিন্তু মানুষের মন হলে এমন একটা জিনিস, মানুষের মনকে কিছু সময় কষ্ট দিতে হয়, সব যদি মনের চাহিদা মোতাবেক মানুষ চলতে থাকে, শরীয়তের গণ্ডির ভিতরে যদি না থাকে, এই মানুষটা গোমরা হবে আর একজনকে গোমরা করবে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলী, আল্লামা রুমি রহমতুল্লাহ বড় সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে গেছেন, উনি উদাহরণ দিয়েছেন, মানুষটা যত বড়ই হোক না কেন, যতই সে নেককার হোক না কেন, তার কো আত্মাকে নিয়ন্ত্রণ না করলে কো আত্মা তাকে একসময় ধ্বংস করবেই। সাহাবায়ে কেরাম এই কোরআনের হুকুম আসার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা আসমানি কিতাবের আগের কিতাবের আলেম ছিলেন, তাওরাতের আলেম ছিলেন এবং কোরআনেরও আলেম ছিলেন, এরা উম্মতকে কোরআনের শিক্ষা দিতে চাচ্ছিলেন, কিন্তু ইহুদিরা তাদের আসমানি কিতাবের ধোকা দিয়ে, আসমানি কিতাবের বাহানা দিয়ে তারা তাদের মন চাহি জিন্দেগি করতে চাচ্ছিল দাম্পত্য জীবনের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মনে প্রাণে মানত, বিশ্বাস করত, এরা তো ইসলামের হুকুম মেনে নিয়েছিল, আর যারা মনে প্রাণে মানত না, এরা এদের তাওরাতকে বিভিন্নভাবে পরিবর্তন করে মনের চাহিদা মোতাবেক বানানোর চেষ্টা করত। উদাহরণ দিলে বুঝে আসবে। এদের সমাজে এমন নিয়ম ছিল, ইহুদিরা বানিয়েছিল, যে তাদের সমাজে যদি সম্ভ্রান্ত কোনো মানুষ চুরি করত তাকে চুলকালি লাগায় একটু অপমান করে ছেড়ে দিত, আর যদি নিম্নমানের মানুষ চুরি করত তাহলে তার ব্যাপারে শরীয়তের হুকুম যে শাস্তি সে শাস্তি প্রয়োগ করত। সম্ভ্রান্ত মানুষ যদি জিনা করত, অপকর্ম করত, তাকে চুলকালি লাগায় এলাকায় একটু ঘোরায় তাকে ছেড়ে দিত, কিন্তু নিম্নমানের মানুষ যদি চুরি করত তাহলে তার ব্যাপারে তাওরাতের পরিপূর্ণ হুকুম বাস্তবায়ন করত। এমন একটা সময় এমন একটা ঘটনা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে গেছে। আল্লাহ রাসূল বলেন, এরা তো তাওরাতের হুকুম মানে না। এরা বলে, না আমাদের তাওরাতে এমনই আছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল ডেকে পাঠালেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল, না এরা ভুল বলতেছে, তাওরাতে এমন হুকুম নাই, তাওরাতে সবার হুকুম সমান। আল্লাহ রাসূল বললেন, সেই যুবকেরা যাও, তুমি তাওরাত নিয়ে আসো। তাওরাত নিয়ে আসছে, তাওরাত এনে দুই হাত দিয়ে যে ধরেছে তাওরাতটা, যে জায়গাটা এই হুকুমটা আছে সেই জায়গাটা আঙ্গুল দিয়ে ঢেকে রাখে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বসা পাশে, উনি তাওরাতের আলেম ছিলেন, কাবে আহবার উনি তাওরাতের আলেম ছিলেন। কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যদি আল্লাহ রসুল আমাকে নির্দিষ্ট কিছু দোয়া দরুদ শিক্ষা না দিতেন তাহলে ইহুদিরা আমাকে জাদু করে গাধা বানাই দিত, কারণ এদের সাথে আমার এত বিরোধিতা হয়েছে। এরা তাওরাতকে পরিবর্তন করে মনের চাহিদা মোতাবেক বানানোর চেষ্টা করেছে, আর আমরা কোরআনের হুকুম দিয়ে এদের ওই মনের চাহিদাকে আমরা বাদ করে দিয়েছি, বাধা দিয়েছি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে ইশারা দেয়, আল্লাহ রসুল ওই যুবকের তার আঙ্গুল উঠাতে কর। যুবক তো আঙ্গুল উঠায় না, বাহানা দিচ্ছে, কিতাব ধরে রাখছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে যুবক তোমার আঙ্গুল উঠাও। আঙ্গুল উঠাইছে, আঙ্গুলের নিচে ওই হুকুম রয়েছে যে হুকুমের ব্যাপারে সবার ক্ষেত্রে সমান, কোনো মানুষের মন চাহিয়ে কোনো কিছু করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে দ্বিতীয় আয়াতে, আজকের তেলাওয়াত কৃত দ্বিতীয় আয়াতে বলতেছে যে ইহুদি নাসারারা যারা মনের চাহিদা অনুপাতে চলে, আমাদের সমাজেও আছে, যে ব্যক্তি একটু দরবেশ ইসলামের হুকুম মানে, এই ব্যক্তিকে তার যুবক বন্ধুরা আত্মীয় স্বজনরা যে মন চাহি জিন্দেগি অনুপাতে চলে, সে ধোকা দেয়, আরে এত কিছু মানার কি দরকার, মানে সে যে ইসলামের হুকুম মানতেছে এটা তাকে মানতে দিবে না। ওই ব্যক্তি যে মনের হুকুম মানতেছে, মনের অনুসরণ করতেছে, নিজের নফসের গোলামি করতেছে, সে এই ইসলামের হুকুমওয়ালাকে বাধা দেয় যে তুই এত কিছু মানুষ করে, এত কিছু মানা লাগে নাকি। অর্থাৎ যে ব্যক্তিরা তাদের কু আত্মার অনুসরণ করে, মনের চাহিদার অনুসরণ করে, এরা নেককার পরেজগারদেরকে ধোকা দিতে চায়, গোমরা করতে চায়, যাতে এরাও তাদের মনের চাহিদা মোতাবেক চলে, এরাও গোমরা হয়ে যায়। এটা তখনও ছিল, এখনো আছে। এই দাম্পত্য জীবনের ব্যাপারে ইহুদি নাসারা খ্রিস্টানরা ইসলামের হুকুম আসার পর তারা এই সমস্ত হুকুমকে পরিবর্তন করে মনের চাহিদা মোতাবেক করে সরল মনা সাহাবায়ে কেরামকে গোমরা করার জন্য চেষ্টা করতেছিল। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন, আল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম, আল্লাহ তাআলা চান যে তোমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন, কারণ আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন এখন যদি তুমি তওবা করে আগের গুলোকে বাদ দিয়ে দাও তা আল্লাহ তাআলা তোমার আগের সমস্ত গুনাহকে maaf করে দিবেন। ইসলামের হুকুম তো এরকমই। একটু আগে যে বললাম 80 বছর যদি কোনো ব্যক্তি কুফরি করে, কল ইউবি নামে একটা কিতাব আছে আমাদের মাদ্রাসাতে পড়ানো হয়, কল ইউবিতে কিতাব আছে, এক ব্যক্তি কল ইউবি আরবি সাহিত্যের কিতাব, বর্ণনা কিতাব, এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মূর্তি পূজা করত, মূর্তি পূজার সামনে যে ডাকত সনাম সনাম সনাম, সনাম হলো মূর্তির না, মূর্তি বলে মূর্তি, বলতে বলতে একবার হঠাৎ করে তার মুখ দিয়ে সমাজ আল্লাহ তাআলার একত্ববাদ অমুখাপেক্ষী সত্তা সমাজ সমাজ বের হয়ে গেছে। আল্লাহ তাআলা উপর থেকে ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া আব্দি, হে বান্দা আমি উপস্থিত, তুমি আমাকে ডাক দিছো, আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ তাআলার দরবারে এমন একজন মানুষ হাজারো গুনাহ করেছে, কিন্তু তার ভিতরে যখন অনুতপ্ততা আসছে, ওই গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যখন সে তওবা করতেছে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এই যে জাহিলি যুগের যারা এই সমস্ত দাম্পত্য জীবনের ব্যাপারে বিভিন্ন গোনাহে লিপ্ত ছিল, মনচাহি জিন্দেগি যারা করতে, এদের অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে তওবা, তোমাদের তওবা কবুল করতে চান। আর ওয়ায়ুদি ওয়ায়ুরিদুল্লাযীনা ইত্তাবাউনা শাহাওয়াতি আন তামীলু মাইলান আযীমা, আর যারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করত, এরা চায় যে তোমরাও তাদের মতো কুপ্রবৃত্তির অনুসরণ করে তোমরাও পথভ্রষ্ট হয়ে যাও। এটা শুধু দাম্পত্য জীবনের ক্ষেত্রে না, দুনিয়ার সব ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, সামাজিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, সব ক্ষেত্রে যদি মানুষ তার কুপ্রবৃত্তিকে দমন করতে পারে, এই মানুষটার জন্য ইসলামের হুকুম মানা সহজ হয়ে যায়। ইসলামের হুকুম মানতে সবচেয়ে বড় বাধা হলো মানুষের নফস, আর মানুষের নফস এমন খারাপ জিনিস। বলতেছিলাম আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলে শেষ করি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন, মানুষের নফস কোনো অবস্থায় পরিপূর্ণভাবে ঠিক হয়ে থাকে না, সাপের মতো দমে থাকে। এক ব্যক্তি শীতকালে জঙ্গলে কাঠ কাটতে গেছে, জঙ্গলে কাঠ কাটতে যেয়ে শীতে একটা সাপ দুর্বল হয়ে একবার মরার মতো হয়ে রয়েছে। লোকটা সন্ধ্যাবেলা লাকড়ির সাথে ওই সাপটাকে বলে বেঁধে নিয়ে আসছে, বেঁধে এনে লাকড়ির যে ঘরে রাখে সেই ঘরে ওই সাপ ওর ভিতরে রয়েছে। আসসাবের থানবী রহমতুল্লাহ আলাইহি আনছেন, আল ইবকা নামক কিতাবে আনছেন, এবং মূল আনছেন আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মাসনাউ শরীফে। ওই সাপটা ওই রুমে থেকে কিছুদিন ওই রুমের তাপ, কিছু সময় তাপ পেয়ে সাপটা আস্তে আস্তে বড় শক্তি পাইছে, আগে দুর্বল হয়ে গেছিল শীতে। শক্তি পাওয়ার পর সর্বপ্রথম ওই ব্যক্তিকে আগে সবল দিয়ে তাকে মারছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন, মানুষ যদি তার কু আত্মাকে ইসলামের গণ্ডির দ্বারা সংশোধন না করে, ইসলামের গণ্ডির ভিতরে রেখে যদি সে ঠিক করার চেষ্টা না করে, যদি কু আত্মাকে ছেড়ে যায়, তার কু আত্মা সবল দিয়ে তাকে আগে মারবে, তার জীবনটাকে, তার ধর্মটাকে আগে শেষ করবে। এজন্য প্রত্যেক ব্যক্তির উচিত হলো কু আত্মার অনুসরণ করা থেকে বিরত থাকা। কু আত্মার অনুসরণ করা থেকে বিরত থাকলেই সে শরীয়তের হুকুম মানতে পারবে, তখন আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কু আত্মার প্রবৃত্তি থেকে, অনুসরণ করা থেকে বিরত থাকবার তৌফিক দান করুক। আমাদের শেষের অংশ থাকে প্রশ্ন উত্তরের। গত দুই সপ্তাহ ধরে আলহামদুলিল্লাহ প্রশ্ন থাকতেছে না, সেই প্রসঙ্গে কিছু মসজিদের আদব সম্পর্কে জরুরি কথা। মসজিদের আদব বা আমাদের অতীতে একসময় তাফসিরের শেষে দৈনন্দিনের মাসলা মাসাইল বলা হতো, সেই মাসলার মধ্যে বা মসজিদের আদবের মধ্যে যে একটা জিনিস, সেটা হলো যে কোনো ভালো জায়গা ঢুকতে গেলে ডান পা দিয়ে ঢোকা। মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা সুন্নাহ। মসজিদে ঢোকার দোয়া পড়া, দরুদ শরীফ পড়া, তিনটা এতেকাফের নিয়ত করা, বিসমিল্লাহ বলা, দরুদ শরীফ পড়া, মসজিদে ঢোকার দোয়া পড়া, ডান পা দিয়ে প্রবেশ করা, চার নাম্বার। পাঁচ নাম্বার এতেকাফের নিয়ত করা। এতেকাফের নিয়ত এভাবে করলে হবে যে আমি যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবো ততক্ষণ পর্যন্ত আমি এতেকাফের নিয়ত করলাম, আমি আধা ঘন্টা এক ঘন্টা, এই যে ঈশার নামাজের থেকে এই পর্যন্ত এক ঘন্টার বেশি সময় আমরা রয়ে গেছি, এক ঘন্টার বেশি সময় দিয়ে রয়ে গেছি, যদি আমি শুরুতে ঢোকার সময় এতেকাফের নিয়ত করে নিতাম, তাহলে এক ঘন্টা এতেকাফ করা সব আমার আমল নামায় দেখা হতো। এটা মসজিদে ঢোকার সাথে অভ্যাসে অভ্যাসে পরিণত হওয়া যাওয়া দরকার, যে আমি মসজিদে যখনই ঢুকবো তখনই আমার ডান পা দেওয়ার আগে, ডান পা দেওয়ার আগে যেন আমার এই সুন্নাতগুলো আদায় হয়ে যায়, এতেকাফ যেন নিয়ত আমার হয়ে যায়। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী বড় বুজুর্গ মানুষ ছিলেন, সুফিয়ান সাউরি বড় একজন মুহাদ্দিস, নাম হলো সুফিয়ান, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক এত গভীর ছিল, একদিন ভুল করবে মসজিদে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকছে। আমরা তো কোন পা দিয়ে ঢুকি এটা কোনো খবরই থাকে না, বাথরুমে ঢুকি ডান পা দিয়ে, মসজিদে ঢুকি বাম পা দিয়ে, আর নামাজে পরে একাগ্রতা আসে না। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি অনিচ্ছা সত্ত্বে বাম পা দিয়ে ঢুকছে, হঠাৎ করে গায়েব থেকে ওনার অন্তরে আওয়াজ ভেসে আসছে, ইয়া সাউর, সাউর অর্থ আরবি গাধা, হে গাধা, তুমি আমার মসজিদে আমার ঘরে বাম পা দিয়ে ঢুকতেছ? কত গভীর সম্পর্ক আল্লাহর সাথে। সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি এরপরের থেকে নিজের জীবনের এই নামটা নিয়ে নিয়েছে, আল্লাহর নাম, আল্লাহ ডাকতেছে গাধা বলে, ওনার নামের শেষে উনি সাউর, সুফিয়ান সাউরি নাম দিয়ে দিয়েছে, যাতে ওনারও জীবনে শিক্ষা হয়ে যায় দুনিয়ার মানুষও যদি শিখতে পারে যে মসজিদে বাম পা দিয়ে ঢোকার জায়গা না। আপনি যদি, আমি যদি মসজিদে দাঁড়ায় থাকি, আপনি যদি মসজিদের গেটে দাঁড়ায় থাকবেন, দেখবেন যদি 100 জন মুসল্লি আসে, তার অধিকাংশ মুসল্লি বাম পা দিয়ে, কোন পা দিয়ে ঢুকতেছে খবর নাই, দুইজন আসতেছে গল্প করতে করতে পাটা ঢুকাই দিলে হয়ে যায় না। ইবাদতের ঘরে ইবাদত শুরু হবে। মসজিদে যখন ঢুকবো ইনশাআল্লাহ বাম পা দিয়ে না ঢুকে ডান পা দিয়ে ঢুকার অভ্যাস করব, বিসমিল্লাহ বলবো, দুরুদ শরীফ পড়বো, মসজিদে ঢোকার দোয়া পড়বো, এটা কাফি নিয়ত করবো। তাহলে ইনশাআল্লাহ মসজিদে যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের আমল নামায় এটা কাফের সব লেখা হবে। আল্লাহ তালা আমাদের সকলকে এগুলোর উপর আমল করবার তৌফিক দান করুক। জুমার দিন এলান হয়েছিল, আবার এলান স্মরণ করিয়ে দিই। হজের বিধান সম্পর্কে, হজ করা ফরজ। এবছর যে সমস্ত ভাইয়েরা হজে যাবে তাদের হজের মাতলা মাসাইল, হজের অভিজ্ঞতা, হজের বিভিন্ন দিক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি অতীতেও। এবছর 13 তারিখ শুক্রবার দারুল উলুম ইব্রাহিমে মাদ্রাসায় এক ফ্লোরে মহিলারা আর এক ফ্লোরে পুরুষরা হজ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে শুক্রবার, এই সামনে শুক্রবার। মাগরিব থেকে নিয়ে ইশার পরেও কিছু আলোচনা হবে। এই আলোচনায় আমাদের মধ্য থেকে যারা আমরা হজে যাব, আত্মীয় স্বজনের মধ্যে যারা হজে যাবেন তাদেরকে দাওয়াত দিব। এই আলোচনার পর একটা আলোচনায় অনেক ফায়দা। এই মহল্লার এক হাজি সাহেব গতবার আগের এবার হজে গেছেন, কয়েকটা কথা ওই জায়গা বলছিলাম, বলতেছি একটা কথা বলছিলাম যে হজ মানে ধৈর্য, সব জায়গা থাকবেন এলোমেলো হচ্ছে, এয়ারপোর্ট থেকে শুরু হবে অনিয়মিত, আর আপনার হোটেল পর্যন্ত থাকবেন অনিয়মিত, কোন জায়গায় কোনো আইন চলবে না, কিন্তু ধৈর্য ধরতে হবে। বাংলাদেশে এয়ারপোর্ট যে সর্বপ্রথম আমাকে ইংরেজি হুজুর আপনার উপদেশ বাস্তবায়িত হয়েছে, সব অনিয়মিত চলতে, লাইনে দাঁড়াইছি ধাক্কা দিয়ে আগে চলে গেছে। সৌদিতে যে জিন্দা যে রিং দেয় হুজুর, সবকিছু কিন্তু যা কইছে সব করতেছে। অভিজ্ঞতা একটা কাজে লাগে, অভিজ্ঞতা সামনের জীবনের জন্য চলার জন্য সহজ হয়। যেন যে সমস্ত ভাইরা হজে যাবে, আত্মীয় স্বজন যারা যাবে তাদেরকে দাওয়াত দিতে হবে। মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, যদি আমার হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে আমার 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা সার্থক, আর যদি আমার হজটা আল্লাহর দরবারে কবুল না হয় কোন একটা গুনাহের কারণে, কোন একটা বিয়াদবির কারণে, তাহলে আমার 5 লক্ষ টাকা বেকার গেল। এই জন্য হজের আগে হজের প্রস্তুতিমূলক যে হজ প্রশিক্ষণ গুলো হয় এটা হজের একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি। তাই আগামী 13 তারিখ আমরা যারা যাবো, আমাদের আত্মীয় স্বজনরা যারা যাবে তাদেরকে দাওয়াত দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর লাভ করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকা রাব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعط نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. رب العالمين يا الله نشند أمرا غنغر يا الله غنر بجه متيني ببرا شاني أمرا دور برحات تلس يا الله أبني مدر جيبنر شموس ركم غنغر تاك ماف كوري دين يا الله مدر جند أمرا شمول أتيوش دن كي ماف كوري دين يا الله بشر شموس مومن مومنات كي ماف كوري دين يا الله بشج بابي আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের আব্বা অথবা আম্মা, অনেকের উভয় অন্ধকার কবরে, দুনিয়ার বুকে সবচেয়ে আপন ছিল আমাদের আব্বা আম্মা, ইয়া আল্লাহ সেই বাপ মা অন্ধকার কবরে যাদের এতিমের মতো আমাদের নেকামলের দিকে তাকিয়ে রয়েছে, ইয়া আল্লাহ বাপ মা ঋণ তো শোধ করতে পারি নাই, ইয়া আল্লাহ শীতের রাত্রে মাঝে কষ্ট করেছিলেন, ইয়া আল্লাহ এক রাত্রের বিনিময় তো দিতে পারি নাই, ইয়া আল্লাহ বাপ যে এত কষ্ট করে আমাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছিলেন, দুনিয়ার মুখে আমাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন, সেই বাপের কষ্টের বিনিময় তো দিতে পারি নাই, ইয়া আল্লাহ সেই অন্ধকার কবরস্থ বাপ্পার কবরে আজাবকে আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের আব্বা আমার কবরে আজাবকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের আব্বা আমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমাদের আব্বা আমার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন, আল্লাহ সন্তান হয়ে বাপমার জন্য দোয়া করলে সেই দোয়া ফেরত দিতে আপনার লজ্জাবোধ হয়। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে আমাদের আব্বা আম্মার জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন সে সমস্ত বাপমার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে ইয়া আল্লাহ আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে আমাদের জন্য দুনিয়াতে উপকারী আখেরাতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছে তাদের অভাবকে দূর করে দেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করবার ব্যবস্থা করে দেন, যারা অসুস্থ তাদের জন্য সুস্থতার ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ অনেক বৃদ্ধ মানুষ দীর্ঘক্ষণ ধরে বসে থাকে, ইয়া আল্লাহ কোরআনের খাতিরে তাদের হায়াতে বরকত দান করেন, তাদের এবং আমাদের সকলের হায়াতে বরকত দান করেন। ইয়া আল্লাহ কোরআনের সংস্পর্শে আমাদের জীবনকে সাহাবীওয়ালা জীবনকে জীবন গড়বার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ কোরআন মোতাবেক জীবন যাপন করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ কোরআন যেন কালকে আমাদের ময়দানে আমাদের পক্ষে সুপারিশ করে এভাবে কোরআনকে মহব্বত করবার আমল করবার তেলাওয়াত করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ মাসুম বাচ্চারা দূর দূর থেকে কোরআনের হাফেজ হওয়ার জন্য এসেছে তাদের সকলকে ইয়া আল্লাহ হক্কানি রব্বানি মুত্তাকি পরহেজগার আলেম হাফেজ হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত সহিভাবে সঠিকভাবে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। যারা বিভিন্নভাবে খেদমত করতেছে ওস্তাদ হয়ে কমিটি হয়ে দাতা হয়ে সকলের খেদমতকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ হজের ফ্লাইট শুরু হবে, আপনার পাগল বান্দারা ইহরামের কাপড় পরে লাব্বাইক বলতে বলতে হাজির হবে। ইয়া আল্লাহ আমাদের সকলকে ইহরামের কাপড় পরে আপনার ঘর তওয়াফ করবার তৌফিক দান করেন, আমাদের সকলকে হজ্জে মাবরুর লাভ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ হজ করার জন্য তো ইয়া আল্লাহ টাকা পয়সা লাগে না, আপনি যদি মেজবান হয়ে আমাদেরকে মেহমান হিসেবে ডাক দেন তাহলে সব কিছু সহজে ব্যবস্থা হয়ে যায়। ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনার রসুলের রওজার সামনে আদবের সাথে সালাম পেশ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের মহল্লা থেকে আমাদের আত্মীয় স্বজন থেকে আমাদের প্রতিবেশী থেকে আমাদের যারা ইয়া আল্লাহ হজের ইচ্ছা করেছে প্রস্তুতি নিচ্ছে সকলের হজকে আপনি কবুল করে নেন, সকলের হজকে আপনি সহজ করে দেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে বারবার আপনার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে যেতে পারি, জান্নাতি বান্দা হয়ে যেন আপনার সামনে হাজির হতে পারি সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ জানি না কখন আজরাইল এসে যাবে, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করবার তৌফিক দান করিয়ে। ইয়া আল্লাহ ঈমানের সাথে জান্নাতি বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার ফয়সালা করে দিয়ে। ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নে। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।